রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গার, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গার। যার হাতে আমাদের জীবন মরণ, তারই নামে একতার গান মোরা গাই, একই সুরে তারই সবে গুণ গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গার, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গঙ্গার। যার হাতে আমাদের জীবন মরণ, তারই নামে একতার গান মোরা গাই, একই সুরে তারই সবে গুণ গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই। সুন্দর পৃথিবী অপরূপ সৃষ্টি, সাজানো গুছানো এই নীল ধরণী, সুজলা সুফলা এই মাঠ ঘাটে প্রান্তর, নীলাকাশে নিরূপমে আবরণী। সুন্দর পৃথিবী অপরূপ সৃষ্টি, সাজানো গুছানো এই নীল ধরণী, সুজলা সুফলা এই মাঠ ঘাটে প্রান্তর, নীলাকাশে নিরূপমে আবরণী। আর কেহ নাই সবই হলো তুমি খোদা নিজ উপহার, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই, তোমারই গুণগান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই। যার হাতে আমাদের জীবন মরণ, তারই নামে একতার গান মোরা গাই, একই সুরে তারই সবে গুণ গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই। চন্দ্রের উষ্ণতা, তারকার স্নিগ্ধতা, সূর্যের দীপ্তিময় উজ্জ্বলতা, ঝর্ণার কলতানে পাখির গুঞ্জরণে তাকালেই দেখি তব কারুকলা। চন্দ্রের উষ্ণতা, তারকার স্নিগ্ধতা, সূর্যের দীপ্তিময় উজ্জ্বলতা, ঝর্ণার কলতানে পাখির গুঞ্জরণে তাকালেই দেখি তব কারুকলা। আর কেহ তা পারিবে না, সবই তোমার করুণায় পার, তোমার তুলনা নাই, তোমার তুলনা নাই, তোমার তুলনা নাই, তোমার তুলনা নাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই। যার হাতে আমাদের জীবন মরণ, তারই নামে একতার গান মোরা গাই, একই সুরে তারই সবে গুণ গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই। ফুলের সুরভিত সৌরভে মিশে আছে সাত রঙে আঁকা যেন তোমার ছবি, তোমার গুণ গানে বিশ্বমত আরা চাঁদ তারা সূর্য গ্রহ রবি। ফুলের সুরভিত সৌরভে মিশে আছে সাত রঙে আঁকা যেন তোমার ছবি, তোমার গুণ গানে বিশ্বমত আরা চাঁদ তারা সূর্য গ্রহ রবি। তোমার উপমা তুমি সৃষ্টি করে স্রষ্টা গো, তোমার করুণা চাই, তোমার করুণা চাই, তোমার করুণা চাই, তোমার করুণা চাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই। যার হাতে আমাদের জীবন মরণ, তারই নামে একতার গান মোরা গাই, একই সুরে তারই সবে গুণ গান গাই, এক রণাঙ্গনেরই শিল্পী মোরা এক আল্লাহর গান গাই,